إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হযরত মুসল্লি সাহেবান, আমি পবিত্র কুরআনের যে আয়াতের অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এতে আল্লাহ বলেন, তোমরা তখন কার কথা স্মরণ কর যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলি কঠিন পরীক্ষা করেছিলেন, বেশ কিছু কঠিন কঠিন পরীক্ষা করেছিলেন আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে। এর মধ্যে একটা পরীক্ষা ছিল প্রথম ছেলে হযরত ইসমাঈল আলাইহিসসালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, প্রথম ছেলে হিসাবে তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের একমাত্র ছেলে, পরবর্তীতে অন্যান্য ছেলেও জন্মগ্রহণ করেছে, কিন্তু অন্যান্য ছেলে জন্মগ্রহণ করার আগে শুধু প্রথম ছেলে ইসমাঈল যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম করেছিলেন, এই শিশু ইব্রাহিম এবং তার মা হাজেরাকে ওই জঙ্গলে নিয়ে নির্বাসন দিয়ে আস, যে জঙ্গলের টিলার নিচে কাবাগরের বিটা চাপা পড়ে আছে। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরা এবং শিশু ছেলে ইসমাঈলকে সিরিয়ার থেকে বর্তমান সৌদি আরব, তারা ম্যাপ দেখে নেবেন, মানচিত্র দেখে নেবেন, সিরিয়া কোথায় আর সৌদি আরব কোথায়, তখন তিনি সিরিয়ার বাসিন্দা ছিলেন, আল্লাহর হুকুমে বিবি হাজেরা এবং শিশু ছেলে ইসমাঈলকে নিয়ে ওই সৌদি আরবের বর্তমান সৌদি আরবের এরিয়ায় যেখানে হারাম শরীফ আছে সেখানে গেলেন। তখন সেখানে হারাম শরীফ ছিল না, কাবাগর ছিল না, অরণ্য জঙ্গল ছিল যেখানে কোনো মানুষও বাস করত না, পশুও বাস করত না, যেখানে কোনো বাড়ি ঘরও ছিল না, কোনো দোকানপাটও ছিল না, যেখানে কোনো খাদ্য ছিল না, পানীয় ছিল না, এরকম জনমানবহীন জঙ্গল ছিল তখন ওই হারাম শরীফের এলাকা। হযরত আদম আলাইহিসসালাম দুনিয়াতে আসার পরে আল্লাহর হুকুমে কাবাগর নির্মাণ করেছিলেন। আদম আলাইহিসসালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 1200 বছর পরে হযরত নূহ আলাইহিসসালাম দুনিয়াতে এসেছিলেন। আদম আলাইহিসসালাম থেকে নূহ আলাইহিসসালামের সময়কার মধ্যকার সময়ের সীমানা হইল 1200 বছর। আদম আলাইহিসসালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 600 বছর পরে নূহ আলাইহিসসালাম দুনিয়াতে আসার 600 বছর আগে এই দুই নবীর মধ্যবর্তী জমানায় শয়তান মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। এটাও আমরা মনে রাখার চেষ্টা করি, আদম আলাইহিসসালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 600 বছর পরে এবং নূহ আলাইহিসসালাম দুনিয়াতে আসার 600 বছর আগে এই সময়টার মধ্যে শয়তান মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। কিভাবে শিক্ষা দিয়েছিল তার বিবরণ এবং ইতিহাস অনেক লম্বা, সেই আলোচনার দিকে আমি আজকে যাচ্ছি না, আমি পরবর্তী ঘটনাগুলির থেকে কিছু অংশ আপনাদের শোনাইতে চাই। 600 বছর আগের থেকে শয়তান মানুষকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার পরে পরবর্তী 600 বছরের বুদ্ধি সমস্ত জগৎবাসী মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। মূর্তি পূজার ইশারা জগতে আর কোনো মানুষ নাই। এই অবস্থায় আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দুনিয়ার মানুষকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন। সব মানুষ মূর্তি পূজারী, এদেরকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন 950 বছর। 950 বছরের দাওয়াতে ঈমান আনলো মাত্র 40 জন, আর বাকি দুনিয়াবাসী সবাই মূর্তি পূজারী রয়ে গেল। এই অবস্থায় আল্লাহ নূহ আলাইহিস সালামকে ওহির মাধ্যমে জানাইয়া দিলেন যে বর্তমান দুনিয়াতে যারা আপনার দাওয়াত গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, এই 40 জন ছাড়া আমি আল্লাহ মানুষের দিলের খবর জানি, বর্তমান দুনিয়ার আর কোনো মানুষ ঈমান আনবে না। যখন আল্লাহ জানিয়ে দিলেন এই 40 জন ছাড়া সেই দুনিয়ার আর কেউ ঈমান আনবে না, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। সেই দোয়ার বিবরণ দিয়ে আল্লাহ কোরআনের আয়াতে বলেন, وَقَالَ نُوحُ الرَّبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا إِنَّكَ إِنْ تَذَرْهُمْ يُضِلُّوا عِبَادَكَ وَلَا يَلِدُوا إِلَّا فَاجِرًا كَفَّارًا। এর অর্থ হইল, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, এই সমস্ত লোকেরা ঈমান আনবে না আপনি জানেন যেহেতু, কাজেই এদেরকে যদি আরো দুনিয়াতে বসবাস করতে দেওয়া হয় তাহলে এরা যে সমস্ত মানব সন্তান জন্ম দিবে ওদেরকেও মূর্তি পূজারী বানাইয়া জাহান্নামে পাঠিয়ে দিবে। কাজেই বর্তমান দুনিয়ার মানুষের পরবর্তী প্রজন্মকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য এদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যান, এরা যেন আর কোনো সন্তান জন্ম দিয়া মূর্তি পূজারি বানাইতে না পারে। এই জন্য এই 40 জন মুমিন মুসলমান ছাড়া বর্তমান দুনিয়ার সমস্ত মানুষকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যান। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ হুকুম দিলেন 40 জন অনুসারী আপনার উম্মত আর সকল প্রকার জীব জানোয়ারের এক জোড়া হাতি, এক জোড়া মহিষ, এক জোড়া গরু, এক জোড়া ছাগল, এক জোড়া ভেড়া, এক জোড়া যত জানোয়ার আল্লাহ সৃষ্টি করছেন সবগুলির এক জোড়া স্থান হওয়ার মতো একটা বিশাল জাহাজ বানান। নূহ আলাইহিস সালাম জাহাজ বানাইল। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, আমি সারা দুনিয়া জুড়ে গজবের পানির বন্যা দিব, এই বন্যার পানিতে সারা দুনিয়ার সমস্ত মানুষ পশু মরে যাবে, বাড়িঘর ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুর চিহ্ন থাকবে না, শুধু আপনি আপনার 40 জন অনুসারী উম্মত এবং সকল জীবজন্তুর এক জোড়া নিয়ে আপনার জাহাজে আরোহণ করবেন, আর বাকি সবাইকে আমি ধ্বংস করে দেব। আল্লাহর হুকুমে নূহ আলাইহিস সালাম 40 জন অনুসারী উম্মত এবং সকল প্রকার জীবজন্তুর এক জোড়া করে নিয়ে জাহাজে আরোহণ করলেন। আল্লাহ গজবের বন্যা দিয়া সারা দুনিয়ার সমস্ত মানুষকে ধ্বংস করে দিলেন। বুঝে থাকলে বলতে পারবেন বাঁচল কতজন? 40 জন। পানি শুকাবার পরে এই 40 জনের মধ্যে 3 জন ছিল হযরত নূহ আলাইহিস সালামের ছেলে, একজনের নাম ছিল হাম, একজনের নাম ছিল সাম, একজনের নাম ছিল ইয়াফিস। নূহ আলাইহিস সালামের এই 3 ছেলের নেক্সট জেনারেশন দুনিয়াটাকে নূতনভাবে আবাদ করল। এই বন্যার সময় যে সারা দুনিয়ার বাড়িঘর ধ্বংস হয়ে গেছিল, এই সময় আল্লাহর আদম আলাইহিস সালামের নির্মিত কাবাগরও বিধ্বস্ত হয়ে গেছে। বন্যায় কাবাগর ভেঙ্গে চুরমার হয়ে গেছিল, বন্যার পানি শুকাবার পরে সেখানে জঙ্গলে পরিণত হয়েছিল। এই জঙ্গলেই আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে শিশু ছেলে ইসমাইল এবং বিবি হাজারাকে নির্বাসন দেওয়ার হুকুম দিছিলেন। এদিক দিয়া কাবাগরের বিটার উপর জঙ্গল হইল, ওইদিক দিয়া নূহ আলাইহিসসালামের তিন ছেলের বংশধরেরা দুনিয়াটাকে নূতনভাবে আবাদ করল। নূতন আবাদি দুনিয়ায় তারা পরিকল্পিতভাবে সেই দুনিয়ার একটা শ্রেষ্ঠ শহর গড়ে তুলল। কুরআনের ভাষায় এই শহরটাকে বাবেল শহর বলা হয়। বর্তমান বিশ্বের মানচিত্রে বেবিলন নামে যে শহর আছে এটা নয়, বর্তমান বিশ্বের মানচিত্রে ইরাক নামক যে দেশ আছে এই দেশের অন্তর্ভুক্ত ছিল তখনকার দুনিয়ার শ্রেষ্ঠ শহর বাবেল শহর। এই বাবেল শহরের বিবরণ আল্লাহ কোরআনে দিয়েছেন। এক সময়ে সেই বাবেল শহরের রাজা হইল বাদশা নমরুদ। বাদশা নমরুদ স্বপ্নের মাধ্যমে জানতে পারল, এই বাদশা নমরুদ নিজেকে নিজে খুদা বলে দাবি করত। বাদশা নমরুদ স্বপ্নের মাধ্যমে আল্লাহই বাদশা নমরুদকে অবগত করে দিলেন যে তোমার বাবেল শহরে এমন এক ছেলে জন্মগ্রহণ করবে যার কারণে তোমার রাজত্ব ধ্বংস হবে, তোমার খুদাইও ধ্বংস হবে। এই কথা শুনে বাদশা নমরুদ আইন জারি করে দিল, আজকের থেকে বাবেল শহরের কোনো বাসিন্দা সন্তান জন্ম দিতে পারবে না, যেহেতু এই শহরে আমার একটা শত্রু সন্তান জন্মগ্রহণ করবে আমি সন্তান জন্ম হতে দেব না। এটাই হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বার্থ কন্ট্রোল ল, এটাই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ আইন। পৃথিবীতে সর্বপ্রথম নমরুদ জন্ম নিয়ন্ত্রণ আইন জারি করেছিল স্বপ্নে দেখা সেই ছেলেটার জন্ম বন্ধ করাতে। এই আইনকে বাস্তবায়ন করার জন্য যেই লোকটাকে নমরুদ ডাইরেক্টর নিযুক্ত করেছিল তার নাম ছিল আজর। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে আজরকে তুমি ডাইরেক্টর বানাইছো জন্ম নিয়ন্ত্রণ আইনের, এই আজরের ঘরেই আমি ইব্রাহিম নবীকে জন্ম দিয়া পাঠাইব। নমরুদে নিল এই ব্যবস্থা, আল্লাহ নিলেন ওই ব্যবস্থা। কথা কি আপনারা বুঝতে পারতেছেন? ইব্রাহিম আলাইহিসসালামের জন্মকে বন্ধ করার জন্যই সে জন্ম নিয়ন্ত্রণ আইন জারি করল। এই আইনটাকে পুরাপুরি বাস্তবায়ন করার জন্য আজরকে ডাইরেক্টর বানাইল। আল্লাহ সেই আজরের গড়েই নমরুদের অপ্রত্যাশিত সন্তান ইব্রাহিম আলাইহিসসালামকে জন্ম দিয়া পাঠাইলেন। প্রথম বয়সে বাবার সাথে অনেক ঝগড়া হইল, আসমান জমিনের সৃষ্টিকর্তা খুদা না নম দেশের রাজা নমরুদ খুদা এটা নিয়া। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবা আজরকে বলেন, ইজ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আজারা আতাত্তাখিযু আসনামান আলিহা, স্মরণ করো তোমরা, আল্লাহ বলেন স্মরণ করো তোমরা ওই দিনের ঘটনা যেদিন ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবা আজরকে বলেছিলেন, বাবা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন সেই আল্লাহর সামনে মাথা নত করো না, যেই দেবতা নিজের হাতে বানাও তার সামনে মাথা নত করো, তোমার বিবেক আর কাণ্ড জ্ঞান গেল কোথায়। এইভাবে বাবা ছেলে বহুদিন পর্যন্ত কে খুদা হওয়ার যোগ্য আর কে খুদা হওয়ার যোগ্য নয় এটা নিয়ে অনেক ঝগড়া হইল। প্রত্যেকটা ঝগড়ায় বাবা লাজবাব হইতে বাধ্য হইলেন, ছেলের কোনো প্রশ্নের জবাব দিতে পারলেন। শেষ পর্যন্ত বাবা এই ছেলের সংবাদ দেশের রাজার কাছে জানাইয়া দিলেন। রাজা সংবাদ জানতে পেরে ইব্রাহিম আলাইহিসসালামকে একদিন জিজ্ঞাসা করল, তুমি কোন খুদার দাওয়াত দাও? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই খুদা মানুষের হায়াত মউতের মালিক। নমরুদ তার জেলখানার থেকে দুইটা আসামি বের করে আনল, একটা আসামিকে খালাস করে দিল আর একটা আসামিকে হত্যা করে ফেলল। করে বলল, এই দেখো হায়াত মৌতের মালিক আমি, আমি যারে ইচ্ছা বাঁচাইয়া দিছি, যারে ইচ্ছা মারিয়া ফেলছি, কাজেই তুমি যে খুদার দাওয়াত দাওয়াত দেও বলে দাবি করছো, আমি নিজেই সেই খুদা। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার খুদার একটা মাত্র কাজ নয়, আরো কাজ আছে। সে বলল, তোমার খুদার আর কি কাজ? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার খুদা প্রতিদিন পৃথিবীর পূর্ব দিকে সূর্যকে উদয় করান আর প্রতিদিন পৃথিবীর পশ্চিম দিকে সূর্যকে অস্ত দেন, এটাও খুদার একটা কাজ। তুমি যদি খুদা হয়ে থাকো তাহলে সূর্যটাকে পশ্চিম দিকে উদয় করাইয়া পূর্ব দিকে অস্ত যাওয়াইয়া দেখাও। আল্লাহ বলেন, ফাবুহিতাল্লাজি কাফার, বেঈমান নমরুদ তখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে হেরে গেল। কি বুঝলেন আপনারা? রাজা ইব্রাহিমের সাথে তর্কে জিতল না হারিয়া গেল? তর্কে হারিয়ে গেল। এইভাবে যখন দেশের রাজা ও ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কে খুদা হওয়ার যোগ্য আর কে যোগ্য নয় এই সমস্ত তর্ক বিতর্কে যখন হারতে লাগলো, দেশবাসীর সামনে অপমান হইতে লাগলো, তার প্রজাদের সামনে তার বন্দাদের সামনে সে বেইজ্জত হইতে লাগলো, তখন এক পর্যায়ে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল। শেষ পর্যন্ত বিশাল অগ্নিকুণ্ড জ্বালাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ কইরা যন্ত্রের মাধ্যমে উপরে উঠাইয়া উলঙ্গ কইরা আগুনে ছেড়ে দিল। আল্লাহ বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। স্মরণ করো তোমরা সেই দিনের কথা যেদিন আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে কতগুলি কঠিন পরীক্ষায় ফেলেছিলেন, এর মধ্যে এটা একটা পরীক্ষা। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছেড়ে দাও, না হইলে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দেব। ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ডে পড়তে রাজি হইলেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছাড়তে রাজি হইলেন না। আপনারা কি মনে করেন এটা সহজ পরীক্ষা না অত্যন্ত কঠিন পরীক্ষা? আল্লাহ বলেন, এইরকম একটা দুইটা নয়, অনেকগুলি কঠিন পরীক্ষা নিলাম আমি ইব্রাহিমের কাছ থেকে। সবগুলি পরীক্ষায় যখন ইব্রাহিম পাশ করলেন, তখন আমি আল্লাহ নূহ আলাইহিস সালামের যুগে বন্যায় ধসে যাওয়া কাবাঘর নূতনভাবে ইব্রাহিমের হাতে নির্মাণ করাইবার সিদ্ধান্ত নিলাম। আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বন্দার দ্বারা দীনের যে পরিমাণ খেদমত নেন, আগে এই পরিমাণ কঠিন পরীক্ষা নেন, পরীক্ষায় পাশ করলে পরে আল্লাহ তাকে যে যে পরিমাণ পরীক্ষায় পাশ করে তারে আল্লাহ এই পরিমাণ তার দ্বারা এই পরিমাণ খেদমত নেন। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালা আনিল আম্বিয়া ও সুম্মাল আমসাল ফাল আমসাল, দুনিয়াতে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী রাসূলগণ, নবী রাসূলগণের পরে নবী রাসূলগণের অনুসরণে যারা যত বেশি অগ্রসর হবে তারা তত বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। কাজেই এই পথটা ফুল বিছানার পথ নয়, এটা কাটার পথ, কাটা বিছানো পথ। আল্লাহর যে পরিমাণ কঠিন পরীক্ষায় যে বন্দা ফাঁস করে, আল্লাহর এই বন্দার দ্বারা দিনের ওই পরিমাণ খেদমত নেন। আল্লাহ ইচ্ছা করলেন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা কাবাঘর নির্মাণ করার মতো এত বড় খেদমত দিবেন, এই জন্য বেশ কতগুলি কঠিন পরীক্ষায় ফেললেন। সবগুলি পরীক্ষায় ইব্রাহিম যখন ফাঁস করলেন, তখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কাবাঘর নির্মাণের মতো এত বড় গুরুত্বপূর্ণ খেদমত দিলেন। এই পরীক্ষাগুলির মধ্যে একটা পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, ইব্রাহিম ইসলামকে নমরুদে আগুনে নিক্ষেপ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, যখন তিনি আগুনে পড়তে রাজি হইয়া গেলেন, তখন আল্লাহ আগুনকে হুকুম দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, বরফের মতো ঠান্ডা হইলে তো আবার কষ্ট হবে। এই জন্য আল্লাহ আগুনকে হুকুম দিলেন এমন ঠান্ডা হও যে ঠান্ডা ইব্রাহিমের আরাম হয় আগুনের ভিতরে। আল্লাহর হুকুমে নমরুদের জ্বালানো আগুন ইব্রাহিম আলাইহিসসালামের জন্য ঠান্ডা হয়ে গেল। নমরুদ যখন দেখল ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে জ্বালায় না, তখন আগুনকে ডেকে বলল, ও আগুন, সারা জীবন যা পাইলে জ্বালাইলে, আজকে আমার শত্রু জ্বালাইতে দিলাম, জ্বালাস না কেন? আজকে কি তোর জ্বালানির ক্ষমতা নষ্ট হইয়া গেল? আগুনের ভিতর থেকে আল্লাহর কুদরতে জবাব আসল, গুফতে আতিশ মানহুমানম আতিশম আন্দারা তা তু বেবিনি তা বিষম। আগুনে কয় আমার জ্বালানির ক্ষমতা নষ্ট হয়েছে না, আল্লাহর বিশেষ হুকুমে আমি ইব্রাহিমকে জ্বালাই না, এই কারণে যদি তোমার সন্দেহ হয় আমি জ্বালাইতে পারি কিনা, তাইলে তুমি নিজে আইয়া দেখো জ্বালাইতে পারি কিনা। কেমন ভাবে বেইজ্জত হইতে লাগলো নমরুদ ইব্রাহিমের কাছে, যারে জ্বালাইবার লাগি আগুন জ্বালাইল, এই আগুনে তারে বেইজ্জত করে দিল। এইভাবে নমরুদের সাথে ইব্রাহিম আল ইসলামের বহু সংঘর্ষ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আল ইসলামকে হুকুম দিলেন নমরুদের দেশ থেকে হিজরত করে আপনি সিরিয়া চলে যান। নমরুদের দেশটা ছিল ইরাকে, আল্লাহর হুকুমে ইব্রাহিম আল ইসলাম নমরুদের দেশ থেকে হিজরত করে সিরিয়া চলে গেলেন। সেখানে যাওয়ার পরে তার প্রথম সন্তান ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন। ইসমাইল শিশু থাকাকালে আল্লাহ হুকুম দিলেন নূহ আলাইহিসসালামের যুগের বন্যায় যে কাবাঘর ধ্বংস হয়ে গেল, যেখানে পাহাড়ের টিলা হয়ে জঙ্গলে পরিণত হইল, আপনার বিবি হাজেরা এবং আপনার শিশু ছেলে ইসমাইলকে সেই জঙ্গলে রেখে আসুন, আপনার এই শিশু ছেলে ইসমাইলের দ্বারা আমি জঙ্গলটা আবাদ করাইতে চাই, এই জায়গাটাকে শহর বানাইতে চাই, এবং আপনি এবং আপনার এই ছেলের দ্বারা আমি কাবাঘরটা আবার নির্মাণ করাইতে চাই। আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পারবেন, আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিসসালাম নিজের শিশু ছেলে ইসমাইলকে এবং তার মা হাজেরাকে ওই জঙ্গলে নির্বাসন দিয়ে আসেন, যেই জঙ্গলে মানুষ নাই পশু নাই, মানুষও নাই পশুও নাই, কেন, খাওয়ার মতো কিছু এখানে নাই, পান করার মতো কোনো পানি নাই, খাওয়ার মতো কোনো খাদ্য নাই, বাড়িঘর নাই, দোকানপাট নাই, এমন জনমানবহীন জঙ্গলে আল্লাহর হুকুমে ইব্রাহিম আল ইসলামকে যখন ইব্রাহিম আল ইসলাম যখন শিশু ছেলে ইসমাইলকে বিবি হাজেরার কুলে দিয়া এই জঙ্গলে রাখিয়া যখন তিনি সিরিয়ার পথে চলে যাইতেছিলেন, বিবিকে কিছু বললেন না, বিবিকে কিছু না বলেই সামান্য কিছু পান করার মতো পানি আর কয়েকটা খেজুর একটা ব্যাগের মধ্যে দিয়া বিবির হাতে দিয়া তিনি দেশে রওনা হয়ে গেছেন। বিবি হাজারা ইসমা ইব্রাহিম আল ইসলামকে জিজ্ঞাসা করলেন যে আমার কুলে এই শিশুটারে দিয়া জঙ্গলে রাখিয়া যে আপনি দেশে চলিয়া যাইতেছেন, এটা কি আপনার ইচ্ছা মতো না আল্লাহর হুকুমে? বিবি আর স্বামীরে জিজ্ঞাসা করলেন, এটা কি আপনার ইচ্ছা মতো না আল্লাহর হুকুমে? ইচ্ছা মতো হইলে প্রশ্ন করবেন এই জঙ্গলে আমি বাঁচবো কিভাবে, খাইবো কি, থাকবো কোথায়? ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন, আমার ইচ্ছা মতো নয়, একমাত্র আল্লাহর হুকুমে। তখন বিবি হাজেরা স্বামী ইব্রাহিমকে জবাব দিলেন, আল্লাহর হুকুমে যদি আপনি আমাকে এই শিশু কোলে দিয়া জঙ্গলে রাখিয়া যান, তাহলে আমি বাঁচবো কিভাবে, খাইবো কি, থাকবো কোথায়, এই প্রশ্ন একটাও আপনাকে করতে চাই না, যে আল্লাহ হুকুম দিছেন আমাকে এইভাবে ফেলে যাওয়ার জন্য সেই আল্লাহই আমার সব ব্যবস্থা করবে। এইরকম একটা মেয়ের মতো ইয়াকিন, ভরসা আল্লাহর উপর। বর্তমান দুনিয়ার কতজন পুরুষের আছে একটা মেয়ে যে পরিমাণ ইয়াকিন ভরসা আল্লাহর উপর ছিল, যে আল্লাহর হুকুম মতো যদি আমরা চলি আমার বিবেকে ধরে না আমি বাঁচবো কিভাবে, আমার বিবেকে ধরে না আমি খাইব কি, আমার বিবেকে ধরে না আমি থাকবো কোথায়, কিন্তু আল্লাহর হুকুম। কাজে এই সমস্ত প্রশ্নের দরকার নাই, যে আল্লাহ হুকুম দিছেন আমাকে ফেলে যাওয়ার জন্য প্রশ্নের সমাধানও আল্লাহই করে দেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিরার পথে সর্বশেষ পাহাড়ের টিলার উপর উঠিয়া ওই পাহাড়টা দেখা যায় যেখানে বিবি হাজেরাকে ফেলে আসছেন, আবার পিছন দিকে ফিরিয়া চাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গাইরি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ তোমার কাবাগর নির্মাণের জন্য আমার এই শিশু বাচ্চাকে আর বাচ্চার মাকে এমন জঙ্গলে থুইয়া যেতেছি যেখানে কোনো মানুষ নাই, পশু নাই, খাদ্য নাই, পানীয় নাই, তুমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দাও। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া আল্লাহ কবুল করলেন। তখনকার ইয়ামান দেশের বাচ্চার লোকেরা জানতে পারল যে সিরিয়ার থেকে ইব্রাহিম নামের একজন নবী তার বিবিকে এবং শিশু ছেলেকে এই জঙ্গলে রেখে গেছেন। ওই ইয়ামানের বাচ্চায় তার সেনাবাহিনী পাঠাইয়া জঙ্গল কাটিয়া আবাদ করল এবং এটাকে শহর বানাইল। তিনি চলে যাওয়ার পরে না খাইতে না খাইতে, খাদ্য নাই, কয়েকটা খেজুর ফুরাইয়া গেল, এরপরে আর খাওয়ার কিছু নাই, না খাইতে না খাইতে বিবি হাজেরার বুকের দুধ শুকাইয়া গেল। শিশু ইসমাইল দুধের জন্য কান্নাকাটি করতেছিলেন, এমত অবস্থায় পাহাড়ের টিলায় উঠে খোঁজ করতেছিলেন কোথাও দূরে ফানি দেখা যায় কিনা। দুইটা পাহাড়ের মধ্যবর্তী নিচে শিশু ইসমাইলকে শুয়াইয়া একবার দৌড়িয়া এই পাহাড়ে উঠেন, আর একবার দৌড়িয়া ওই পাহাড়ে উঠেন। এই দুইটা পাহাড়ের নাম ওই সাফা এবং মারওয়া। আজকালকার হাজি সাহেবরা যে দুই পাহাড়ের মধ্যবর্তী এই দৌড়াদৌড়িটা করা লাগে, সেই ঘটনার স্মৃতি হিসাবে করা লাগে। বিবি হাজারা একবার সাফা পাহাড়ের উপর উঠে দেখেন ওইদিকে কোনো পানি দেখা যায় কিনা, আবার মারওয়া পাহাড়ের উপর আরোহণ করে দেখেন ওইদিকে কোনো পানি দেখা যায় কিনা, বেশি দূরেও যান না, আবার বাচ্চাকে কোনো জীবজন্তু হামলা করে কিনা ভয়ে দৌড়িয়া এই পাহাড়ে যাইবার সময় একবার বাচ্চাকে দেখে যান, ওই পাহাড়ে যাওয়ার সময় আবার মধ্যপথে বাচ্চাকে দেখে যান। বাচ্চা কুলে নিয়ে এত দৌড়িয়া পাহাড়ে উঠা যায় না, এই জন্য বাচ্চাকে রাখিয়া যান। সাত চক্করের সময় তিনি পাহাড়ের চূড়ার থেকে শুনতে পাইলেন কিসের যেন আওয়াজ শোনা যায়, বাচ্চাকে কোনো জীবজন্তু হামলা করলো কিনা ভয়ে তাড়াতাড়ি দৌড়ে আসলেন। আয়সা দেখলেন কোনো জীবজন্তু হামলা করছে না, শিশু বাচ্চারা শুয়ে থাকার সময় যে হাত পা নাড়াচাড়া করে, পায়ের আঘাত লাগে মাটিতে, শিশু ইসমাইলের পায়ের আঘাতে মাটি ছিদ্র হইয়া পানি বের হওয়া শুরু হয়েছে। হযরত বিবি হাজেরায় চতুর্দিক দিয়া পাথর দিয়া বানলেন। হাদিস শরীফে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বিবি হাজেরা সেই দিন এই পানিকে বান দিতেন না, তাহলে সারা দুনিয়ার আনাসে কানাসে এই পানি পৌঁছত। এই এই ঝরনাটাই পরবর্তীকালে জমজম কুয়া নামে পরিণত হয়েছে। এই জন্য জমজম কুয়ার পানি সারা দুনিয়ার সমস্ত পানির থেকে বরকতময় এবং পবিত্র পানি। স্বাস্থ্যবিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে বলেছে, এই পানির মধ্যে যত রকমের গুণ আছে এবং শরীরের যত উপকারিতা আছে, এই রকম গুণ এবং এই রকম উপকারী পানি দুনিয়ার আর কোথাও নাই। শুধু অন্ধবিশ্বাস না, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার দ্বারাও প্রমাণিত। অন্ধবিশ্বাস নয়, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার দ্বারাও প্রমাণিত যে এই পানির মধ্যে যে পরিমাণ গুণ আছে দুনিয়ার আর কোনো পানিতে এই পরিমাণ গুণ নাই। এই পানি মানুষের শরীরের জন্য যত উপকারী, দুনিয়ার আর কোনো পানি মানুষের জন্য এত উপকারী নয়। এটাই পরবর্তীকালে জমজম কুয়ায় রূপান্তরিত হইল। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার পথে দোয়া করে গেছিলেন, এখানে পানির ব্যবস্থা নাই, আল্লাহ তুমি পানির ব্যবস্থা করে দাও, আল্লাহ এইভাবে পানির ব্যবস্থা করে দিলেন। দোয়া করে গেছিলেন, এখানে কোনো মানুষ নাই, আল্লাহ তুমি এখানে মানুষের সমাজ বসবাস করার ব্যবস্থা করে দাও। ইয়ামান দেশের বাদশার মনে আল্লাহ দয়ার সৃষ্টি করে দিলেন, সেনাবাহিনী পাঠাইয়া জঙ্গল কাটিয়া এই জায়গাকে শহর বানাইল। রইল খাওয়ার ব্যবস্থা। এই জায়গার থেকে কয়েক মাইল দূরে তাইফ নামের একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আল্লাহ এমন সব ফল ফসল ফলার মতো উর্বরতা দান করলেন, দুনিয়ার আর কোথাও এই রকম ফল ফসল ফলে না। ইব্রাহিম আলাইহিসসালামের দুয়ার বরকতে তাইফে ফল ফসল ফলার ব্যবস্থা আল্লাহ করে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের দুয়ার বরকতে জঙ্গলকে আল্লাহ শহরে রূপান্তরিত করে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের দুয়ার বরকতে জমজম কুয়ার ব্যবস্থা করে দিলেন। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিসসালাম বৎসরে একবার সিরিয়ার থেকে এখানে আসতেন, বিবি বাচ্চাকে দেখিয়া যাইতেন। আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে ইসমাইল আলাইহিসসালামের বয়স যখন 14-15 বৎসর বয়স হইল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম দিলেন, তোমার এই ছেলেকে আমার মহব্বতের কারণে জবাই করে দাও, যেমন তেমন পরীক্ষা নয়। আল্লাহ যে বলেছেন ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ইব্রাহিমকে আল্লাহ বহু কঠিন পরীক্ষা করেছেন, সবগুলি পরীক্ষায় পাশ করেছেন। নমরুদে আগুনে নিক্ষেপ করতে চাইল, হাসি মুখে আগুনে ভরতে রাজি হইলেন। শিশু ছেলে এবং বিবিকে জঙ্গলে রাইখে আসতে বললেন, হাসি মুখে রাইখে আসলেন। এইবার হুকুম দিলেন, আমার প্রিয় বান্দার অন্তরে অন্য কোনো জিনিসের মহব্বত থাকতে পারে না, অন্য কোনো জিনিসের মহব্বত যার অন্তরে থাকে আমি আল্লাহ তার অন্তরে থাকতে পারি না, কাজে একমাত্র আমি যদি আপনার মহব্বতের পাত্র হয়ে থাকি তাইলে আপনার মহব্বতের ছেলেটাকে আমার নামে জবাই করে দিতে হবে। ঘটনাটা এইভাবে ঘটল, একদিন ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন, আপনার মহব্বতের জিনিস কুরবানি করুন। ইব্রাহিম আলাইহিসসালাম রাত কয়বার পরে 100 উট কুরবানি করলেন। পরের দিন আবার স্বপ্ন দেখলেন, আপনার মহব্বতের জিনিস কুরবানি করুন, আরও 100 উট পরের দিন কুরবানি করলেন। পরের দিন স্বপ্নে দেখলেন, উটের চেয়ে বেশি মহব্বতের কোনো জিনিস কি আপনার নাই? আমি তো বলছি মহব্বতের জিনিস কুরবানি করতে হবে আল্লাহর মহব্বত টিকাইয়া রাখার জন্য। তৃতীয় দিনের স্বপ্ন দেখে ইব্রাহিম বুঝতে পারলেন যে আমার উটের চেয়ে বেশি মহব্বতের, মানে এই জগতে সবচেয়ে বেশি মহব্বতের হইল আমার ছেলে। স্বপ্নের মাধ্যমে তিনি জানতে পারলেন যে একমাত্র ছেলেকেই কুরবানি করার জন্য আল্লাহ আদেশ করছেন। তৃতীয় দিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছেলে ইসমাইলকে কুরবানি করার জন্য তৈয়ার হইয়া গেল। প্রথম দিন ছিল জিলহজ মাসের 10 তারিখ, দ্বিতীয় দিন ছিল 11 তারিখ, তৃতীয় দিন ছিল 12 তারিখ। এই জন্য পরবর্তীকালে এই কুরবানির দিন তিনটা সাব্যস্ত হয়েছে, জিলহজ মাসের 10 তারিখও কুরবানির দিন, জিলহজ মাসের 11 তারিখও কুরবানির দিন, জিলহজ মাসের 12 তারিখও কুরবানির দিন। ইব্রাহিম আলাইহিসসালামকে কঠিন পরীক্ষা করার জন্য আল্লাহ কুরবানি দিতে বললেন, উট কুরবানি দিলেন, কতটা? 100টা। আল্লাহ বলেন মহব্বতের জিনিস কুরবানি দিন। পরের দিন আরও 100 উট কুরবানি দিলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, এর চেয়ে মহব্বতের কে আছে? ইব্রাহিম দেখলেন এর চেয়ে মহব্বতের আমার ছেলে আছে। আল্লাহ বলেন কুরবানি দিন। ইব্রাহিম যখন কুরবানি দেওয়ার জন্য রাজি হয়ে গেল। এত কঠিন পরীক্ষা যদি আল্লাহ আমাদের মতো কোনো মুসলমানের কাছ থেকে নিতে চাইতেন, আপনারাই বলুন আমরা কি পাশ করতে পারতাম না ফেল করতাম? আমরা ফেল করতাম এত বড় কঠিন পরীক্ষা যদি আল্লাহ আমাদের কাছ থেকে নিতে চাইতেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যার ঈমান যত শক্ত, যার ঈমান যত মজবুত, তার পরীক্ষা তত কঠিন করেন, যার ঈমান যত দুর্বল তার পরীক্ষা হয় তত সহজ। এটার উদাহরণ হইল ক্লাস 1-এর ছাত্রর পরীক্ষা আর ক্লাস 10-এর ছাত্রর পরীক্ষা কি একরকম সহজ? না, 1-এর ছাত্রর পরীক্ষা সহজ, কারণ তার যোগ্যতা কম। ক্লাস 10-এর ছাত্রর পরীক্ষা অত্যন্ত কঠিন, তার যোগ্যতা অনেক বেশি। তাহলে আল্লাহর পরীক্ষা হয় যোগ্যতা অনুপাতে। আল্লাহর মহব্বতের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের যতটুকু যোগ্যতা ছিল আল্লাহ তার কাছ থেকে ততটুকু কঠিন পরীক্ষা নিছেন। আল্লাহ জানেন আমাদের মতো দুর্বল ইমানদারেরা এত কঠিন পরীক্ষায় ফাঁস করতে পারবো না, এই জন্য আল্লাহ আমাদের জন্য একটা সহজ পরীক্ষা দিলেন। প্রতিবছর জিলহজ মাসের 10-11-12 তারিখ তিন দিনের ভিতরে তোমরা মহব্বতের মাল খরচ করে একটা জন্তু কুরবানি করো। এই জন্তু কুরবানিটাই আমি আল্লাহ তোমাদের পক্ষ থেকে ছেলে কুরবানি হিসাবে গ্রহণ করে নিব। তাহলে এখন যদি আমরা কোন রকমে খালাস পাওয়ার জন্য কুরবানি দিয়া দিই, সামর্থ্য আছে আমার 1,00,000 টাকার জন্তু কিনে কুরবানি দেওয়ার, আমি যদি 5,000 টাকার জন্তু কিনে কুরবানি দিয়া দেই, আমি দুর্বল ইমানদার হিসাবে আল্লাহ পরীক্ষা আমার জন্য যত সহজ করেছিলেন আমি কি ততটাও দিতে পারলাম? অবশ্যই না। এই জন্য কুরবানির মশালা হইল যার যার সামর্থ্য মতো কুরবানির যন্ত্রটা বেশি মূল্যবান হতে হবে। 5,000 টাকার সামর্থ্য যারা আছে তিনি 5,000 টাকার কুরবানি দিবেন, 50,000 টাকার সামর্থ্য যারা আছে তিনি 50,000 টাকার কুরবানি দিবেন, 5,00,000 টাকার সামর্থ্য যারা আছে তিনি 5,00,000 টাকার কুরবানি দিবেন। আমাদের বর্তমান সমাজে অনেক মুসলমান এমনও পাওয়া যায় যারা 1,00,000,000 টাকার কুরবানি দিতে পারেন কিন্তু কোনো রকমে একটা দিয়াই খালাস হইয়া যেতে চান। এটা ফতোয়া মতে যদিও কুরবানি হয়ে যাবে কিন্তু এই কুরবানির মধ্যে কুরবানির রূহ নাই, কুরবানির প্রাণ নাই, কুরবানির আত্মা নাই। আল্লাহর মহব্বতে আমি আমার মহব্বতের মাল খরচ করতে রাজি হইলাম না। এমনকি এমনও মুসলমান আমাদের বাংলাদেশে পাওয়া যায় যারা বলে হুজুর 10-15 বছর এই গরুটা দিয়ে আমি হাল চাষ করছি, এখন আর হাল চাষ করা যায় না, এখন আর ঘাস খাইতে পারে না, এখন আর জোয়াল টানতে পারে না, এই জন্য এটাকে আল্লাহর নামে দিয়া দিতে মনে করছি। কোনটারে দিত আল্লাহর নামে? যেটা চলে এইটা না, যেটা চলে না এটা? চিন্তা করে দেখেন মানুষ আল্লাহর নামে কেমন জিনিস দিতে চায়, আর আল্লাহ কেমন পরীক্ষা করছিলেন ইব্রাহিম ইসলামকে, কুরবানি নামের পরীক্ষাটা আল্লাহ কেন আমাদেরকে দিলেন আর আমরা কিভাবে ফাঁস করতে চাই, এই জিনিসটা চিন্তা করা দরকার। আমার কাছে একজন কৃষকে একদিন বলল হুজুর এই গরুটা আমাকে 10 বছর কামাই কইরা খাওয়াইছে। আমি কইলাম গরু এ কামাই করে কেমনে, কইটা দিয়ে আল পাইছি ফসল ফলাইছি এই জন্য এটা আমার একামাই কইরা খাওয়াইছে। বলে এখন কি করতে চাও? কই এখন আর আলো চলে না, ঘাস শুকাইতে পারে না, আমার যখন এত উপকার করছে এই জন্য আমি মনে করছি এটা আল্লাহর নামে দিয়া দিতাম। আমি কইলাম বড় ভালো কথা, তোমার কাছে যদি 1,000 টাকার একটা নোট থাকে, জকজকা নতুন নোট আদর করিয়া ট্রাঙ্কের ভিতরে তুইছ, উই ফুকায় খাইয়া নোটটা অসল করিয়া ফেলাইছি, তোমার বড় মহব্বতের নোট ছিল, এখন এইটা আর চলে না উই ফুকায় খাওয়ার কারণে, এই নোটটা নিয়ে যদি তোমার বন্ধুরে গিয়া কও বন্ধু আমার বড় মায়ার নোট আছিল আর তুমি মানুষটাও আমার বড় মায়ার, আমার মায়ার নোটটা আমার মায়ার মানুষে দিতাম চাই, তাহলে তোমার বন্ধু কি পরিমাণ খুশি হইব? 1,000 টাকার নোটটা তার গ্রিনার নোট ছিল না মহব্বতের নোট ছিল? মহব্বতের নোট ছিল। চলে না গতিকে মহব্বতের দুসরে দিতে চায়, যতদিন পর্যন্ত চলার সম্ভব ছিল অতদিন মহব্বতের নোট মহব্বতের মানুষরা দেয় না, যখন এটা দেখছে আর চলে না তখন কয় মহব্বতের নোটটা মহব্বতের বন্ধুরে দিয়া দেই। এই ধরনের এইভাবে পরীক্ষায় ফেল করার জন্য আল্লাহ আমাদের মধ্যে কুরবানির বিধান জারি করছেন না, কুরবানির বিধান জারি করছেন তোমার কি পরিমাণ মহব্বতের মাল আমি আল্লাহর রাস্তায় জবাই করবা, 3/1 ভাগ গরিব মিসকিনকে বিলাইয়া দিবা, এখানে হবে তোমার পরীক্ষা। আমার কথা বুঝে থাকলে বলুন, কোনো রকম দিয়া দিলি হয় না যার যার তৌফিক মতো মহব্বতের মাল খরচ করিয়া কুরবানি দিতে হয়। এই কুরবানির সওয়াব পুরাপুরি পাইতে হইলে কুরবানির গোশত 3 ভাগ করা সুন্নত, 1 ভাগ নিজেরা খাইবেন নিজেরার পরিবার পরিজন বিবি বাচ্চাকে নিয়ে, 1 ভাগ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দান করবেন, আর 3/1 ভাগ গোশত শুধুমাত্র ফকির মিসকিনকে দান করবেন। ফকির মিসকিনকে দান করার জন্য আপনি 50,000 টাকার কুরবানি দিলেন, 1,00,000 টাকার কুরবানি দিলেন, মনে মনে ইচ্ছা যে 3/1 ভাগ আমি ফকির মিসকিনকে দিয়া দিব, তখন এই কুরবানির সওয়াব পুরাপুরি পাওয়া যাবে। হ্যাঁ, কোনো মানুষ যদি এত গরিব হয় একটা ছাগলের বেশি কুরবানি দেওয়ার তৌফিক নাই তার, তার গড়ে খানেওয়ালা খন্ডজন কুরবানি মাত্র একটা ছাগল দিল, এর বেশি তৌফিক নাই তার গড়ের খানেওয়ালা ওই খন্ডজন। এই সময় তারে ফকির মিসকিনরে না দিয়ে আসে নিজে খাইলে আল্লাহর কাছে সব পাইব। কিন্তু আমরা এগুলির বাজ বিচার করি না। আমরা বাংলাদেশে অনেক ধনী মুসলমান এমন আছেন কুরবানি দিলেও, মূল্যবান টাকা দিয়া কুরবানি দিলেও গরিব ফকির মিসকিনরা এই কুরবানির তিন ভাগের এক ভাগ গোশত পাইয়া তারাও ঈদ করত, এই চিন্তা ভাবনা অনেক ধনীর মাথায় বাংলাদেশে থাকে না। আপনাদের এই দেশে আমি দেখছি অনেক মুসলমান, বাংলাদেশের গরিব মুসলমানেরা, গরিব লোকেরা কুরবানির গোশত যাতে খাইতে পারে এই জন্য তাকে না আপনারা এই দেশে কিন্তু কুরবানির টাকা পাঠাই দেন বাংলাদেশে, খুবই ভালো। বোঝা গেল আপনি গোশতের লোভে কুরবানি দিচ্ছেন না, আল্লাহর গরিব বন্দাদেরকেও ঈদের মধ্যে শরীক রাখার নিয়তেই কুরবানি দিচ্ছেন। এই পদ্ধতিটারে আমি খুবই ভালো পদ্ধতি মনে করি, কিন্তু সতর্ক থাকতে হবে, যার হাতে দিবেন বাংলাদেশে কুরবানি দেওয়ার টাকা তিনি নিশ্চয়ই ওইখানে নিয়ে কুরবানি দিতেছেন না কিনু হের ফের হইতেছে, এটা লক্ষ্য করে দিতে হবে, যেন আপনার কুরবানির টাকার মধ্যে যেন কেউ কোনো রকমের হের ফের না করে। কুরবানির মাসআলা মাসাইল আপনারা স্থানীয় উলামা একরাম মুফতি সাহেবানের কাছ থেকে জেনে নেবেন, কার উপর কুরবানি ওয়াজিব হয়, কুরবানির গোশত কী করতে হয়, কুরবানির চামড়া কী করতে হয়, কুরবানির চামড়া না বেচলে কী করা যায়, কুরবানির চামড়া বিক্রি করলে কী করতে হয়, সবগুলি বিস্তারিত মাসআলা মাসাইল একদিনে বলার মতো না। যারা যারা কুরবানি দিবেন তারা আপনাদের দ্বারে কাছের আলেম সাহেবান মুফতি সাহেবানের কাছ থেকে জেনে নেবেন। আমি বলতেছিলাম সেই কথা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন ছেলে ইসমাইলকে কুরবানি দেন, এত বড় কঠিন পরীক্ষা যদি আল্লাহ আমাদেরকে করতেন অন্তত আমার মতো মুমিন মুসলমান হইলে ফাঁস করতে পারত না। আপনাদের কারো ইমান যদি আমার চেয়ে বেশি মজবুত হয়ে থাকে তাহলে হয়তো তার কথা ভিন্ন, কিন্তু আমার মতো দুর্বল ইমানের অধিকারী ছেলেকে নিজের হাতে জবাই করো আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, এই এত বড় কঠিন পরীক্ষায় ছেলের গলায় ছুরি লাগাইবার আগে নিজে ব্রেন ডিফেক্ট হয়ে মারা যাবে, নিজে ব্রেন স্ট্রোক করে না ব্রেন স্ট্রিক করে মারা যাবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম হাসি মুখে ছেলে ইসমাইলের হাতে পায়ে বাঁধলেন, চিৎ করাইয়া শোয়াইলেন, ছুরি হাতে নিয়ে গলায় চালাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে হুকুম দিলেন সাবধান ইসমাইলের গলা কাটো না, ইব্রাহিম আলাইহিস সালামের হুকুম দিছেন কাটো আর ছুরিরে হুকুম দিছেন কাটিও না। তিনি গসাইতে গসাইতে গসাইতে ছুরিয়ে যখন কাটে না অত্যন্ত রাগান্বিত হইয়া ছুরির উপর নিক্ষেপ করে ফালাই দিলেন, উড়াইয়ে ফালাই দিলেন ছুরি হাতের দিকে। আল্লাহর কুদরতে ছুরির জবান খুলে গেল, ছুরিয়ে কয় ইব্রাহিম আমার প্রতি রাগ করবেন না, যে আল্লাহ একবার হুকুম করছেন আপনাকে ছেলের গলা কাটার জন্য সেই আল্লাহ 70 বার নিষেধ করছেন আমাকে ছেলের গলা না কাটার জন্য। আপনি একটা হুকুম পালন করার জন্য যে পরিমাণ ব্যস্ত, আমি 70টা হুকুম পালন করার জন্য এর থেকে 70 গুণ বেশি ব্যস্ত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ইয়া ইব্রাহিম কদ সাদদাক্তার রুইয়া, ও ইব্রাহিম স্বপ্নে তোমারে যে আদেশ দিয়েছিলাম তোমার পক্ষ থেকে আদেশ পালন হয়ে গেছে না, বিন্দুমাত্র ত্রুটি হয়েছে, তোমার পক্ষ থেকে আদেশ পালন হয়ে গেছে, কিন্তু তোমার ছেলের গলা কাটাইয়া আমি আল্লাহর কোনো লাভ নাই। লা ইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম, তোমাদের কুরবানির জন্তুর গোশতও আল্লাহ নেন না রক্তও আল্লাহ নেন না, আল্লাহ শুধু তোমাদের আন্তরিকতাটা চান, কে কি পরিমাণ আন্তরিকতা নিয়ে কুরবানি করল সেটা আল্লাহ দেখেন। কাজেই এই তোমার ছেলের গলা কাটাইয়াও আমার কোনো লাভ নাই, তোমার ছেলের রক্তও আমি চাই না, তোমার ছেলের গোশতও আমি চাই না, আমি তোমাদের পিতা পুত্রের ত্যাগ চাইছিলাম, বাবা আল্লাহর মহব্বতের কারণে ছেলেকে জবাই করতে রাজি কিনা এটা চাইছিলাম, ছেলে আল্লাহর মহব্বতের কারণে বাবার হাতে জবাই হইতে রাজি কিনা সেটা চাইছিলাম, আপনিও জবাই করতে রাজি হয়ে গেছেন, ছেলেও জবাই হইতে রাজি হইয়া গেছে। সিট করাইয়া শোয়াইবার আগে ইব্রাহিম ছেলে ইসমাইলকে জিজ্ঞাসা করেছিলেন, হে আমার ছেলে ইসমাইল, আল্লাহ হুকুম দিছেন আমাকে আল্লাহর মহব্বত লাভের জন্য তোমাকে জবাই করতে, তুমি কি বলো? ছেলে ইসমাইল জবাব দিলেন, আব্বা আমি হাসি মুখে রাজি আছি আল্লাহর মহব্বতে জবাই হওয়ার জন্য। এইভাবে ছেলেও বাবা যখন রাজি হয়ে গেলেন জবাই করার জন্য, ছেলেও যখন রাজি হয়ে গেলেন জবাই হওয়ার জন্য, তখন আল্লাহ ছুরিকে নিষেধ করলেন না কাটার জন্য। জিব্রিল ফিরিস্তাকে জান্নাত থেকে একটা দুম্বা দিয়া বাড়াইলেন, বলেন ইব্রাহিম তোমাকে যে কাজের আদেশ করেছিলাম তোমার পক্ষ থেকে তা আদায় হয়ে গেছে। ইসমাইল তোমার পক্ষ তোমাকে যে কাজের আদেশ করেছিলাম তুমি তা পালন করেছ, চুরিয়ে গলা কাটল না, সেটা তোমাদের ব্যাপার নয়, সেটা চুরির ব্যাপার আর আমি আল্লাহর ব্যাপার। এখন ছেলের পরিবর্তে এই জান্নাতি দুম্বা জবাই করে তোমরা আনুষ্ঠানিকতাটা রক্ষা করো। মূল কুরবানি ছিল ছেলে কুরবানি, জন্তু কুরবানি হইল তার বিকল্প। যখন জন্তু কুরবানি, যখন আল্লাহ ইব্রাহিম ছেলে কুরবানি দিতে রাজি হইয়া গেলেন, যখন ছেলে কুরবানি হইতে রাজি হইয়া গেলেন, তখন আল্লাহ খুশি হইয়া তাদের কুরবানি কবুল করে শুধু অনুষ্ঠানটা বজায় রাখার জন্য জান্নাত থেকে দুম্বা বাড়াইছেন। এই দুম্বা কুরবানি এবং অন্যান্য জীবজন্তু কুরবানি এখান থেকে শুরু হলো।